Allahu Allahu Allahu Allah. Alhamdulillahi Rabbil Alameen. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম. এই কয়েকটি আয়াত সূরা আলাস থেকে 17 নম্বর আয়াত থেকে নিয়ে 32 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। আয়াতগুলি ছোট ছোট, আর আজকে আলোচনা বা তাফসীর হবে সংক্ষিপ্ত। রব্বুল আলামিন বলছেন, কুতিলাল ইনসান, ইনসান ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, মা আকফার, সেই সে কতই না অকৃতজ্ঞ। আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কে দিয়েছেন? কে খাবার দিচ্ছেন? কে এইসব নিয়ামত দিল? সব তো আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেভাবে কি কৃতজ্ঞতা প্রকাশ করি? আজ যারা মুসলিম পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলিম, এসব করে দেখুন কত মুসলিম এই 150 কোটির মধ্যে নিয়মিত 5 বক্ত সালাত আদায় করে। আল্লাহ, সংখ্যা একদম নগণ্য, একদম অল্প হবে। যারা নিয়মিত 5 বক্ত সালাত আদায় করেন এদের সংখ্যা খুবই কম। যদি 700 কোটি 750 কোটি মানুষ হয় পৃথিবীর বুকে উপস্থিত সময়, আল্লাহ আলাম একদম একুরেট হিসাব কেউ করতে পারবে না। যান্ত্রিক যুগে করতে পারছে না, এই যান্ত্রিক যুগে এটাও করতে পারছে না। প্রত্যেক দিন কত মানুষ আসে আর কত মানুষ যায়, আপনি কয়জন হিসাব বলেন? সুবহানাল্লাহ, যিনি সব মানুষের হিসাব জানেন, যিনি নির্ধারণ নির্বিঘ্নে আর নির্ভুল, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই দেখেন তাদের কথা মোতাবেক যদি 700 কোটি বা 750 কোটি মানুষ হয়, এদের মধ্যে থেকে বেশিরভাগ কি হচ্ছে কাফের আর মুসলমান, যারা এদের মধ্যে আপনি দেখুন কত শিরক আর বিদাতে লিপ্ত, কত আল্লাহর অপমানিতে লিপ্ত। তো কুতিলাল ইনসান মা আকফার, ইনসান ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন সে সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আমরা যাই পেয়েছি সব রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি, আল্লাহ আমাদেরকে তার নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু এই জায়গায় একটা কথা, আপনি যদি আপনি মানুষ আপনি যদি কাউকে কিছু দেন তাহলে এটা তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত না? আমার আল্লাহ আমাদের হেফাজত করবে, এটা হয়ে যায় খোটা দেয়া, খোটা দেয়া হয় না? ওই সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন, খোটা দেয়া, খোটা দেয়া কি সবাই জানে? এটা খোটা দেয়া যায় না যায়? হ্যাঁ, رب العالمين বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাতগুলি নষ্ট করবে না, বাতিল করবে না, বিনষ্ট করবে না, খোটা দিয়ে আর কষ্ট দিয়ে। তাহলে বুঝা গেল, যদি খোটা দেন তাহলে সৎকার শেষ, আবার ফুটাদিরে মহাপাপ, তার পরিণতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক জাহান্নাম, নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইয়াযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, বরং তাদেরকে ভীষণ শাস্তি দেবেন। এই হাদিসে এর মধ্যে থেকে একজন হল আল মুসবিল। ইসবাল শব্দের অর্থ হচ্ছে টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা। তাই আপনার একটু কষ্ট করে টাকলুর উপরে প্যান্ট তুলে তুলে প্যান্ট তুলে নেবেন, পারবেন? প্যান্টটা টাকলুর নিচে না রেখে উপরে তুলে নিন, নিচে রাখবেন না। আচ্ছা, এরকম কিছু লোক এখানে আছে যারা ঠাকুরের নিচে কাপড় ঝুলে না, আছে কিনা? নাই, যা আছেন একটু হাত দেন লিখি। আচ্ছা, যাই হোক, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাহলে বেশিরভাগ নাই। আপনারা একটু কষ্ট করে ঠাকুর নিচে ঝুলাবেন না, উপরে ঝুলাবেন, মা আসফালা উপর পর্যন্ত রাখবেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজাম ওয়া ফিন নার। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকনুর নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি জাহান্নামের আগুনে পুড়বে। যেটা মাসবিল মুসবিল বুঝলাম। আরেকটা হচ্ছে আল মান্না, যে খুঁজা দেবে। আচ্ছা, আপনি কেন খুঁজা দেবেন? আপনি যা পেয়েছেন আপনাকে কে দিল? আল্লাহ। আপনি যে আরেকজনকে দিয়েছেন এটা কেন দিলেন? আল্লাহ নির্দেশ, আল্লাহ তার হক আদায় করার জন্য দিয়েছেন, আসবাবপত্র বিক্রি করে, ব্যবসাপত্র বিক্রি করে। আপনাদের মধ্যে থেকে এখানে অনেকেই ব্যবসায়ী আছে, খবরদার, বেশি লাভ দেখাবার জন্য অথবা বেশি লাভ করার জন্য অথবা কোম্পানির কর্তৃপক্ষকে বেশি মুনাফা দেখাবার জন্য মিথ্যা কসম হয়ে বিক্রি করবেন না, সব নষ্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। হালকা দুনিয়ার ফায়দা 1,000, 2,000, 10,000 দিয়ে অথবা 10 কোটি টাকা, 10 কোটি মনে করেন, 10 কোটি মিথ্যা কামাই, মিথ্যা বলে আপনি 10 কোটি টাকা কামাই করে নিলেন। আচ্ছা, পরবর্তীতে যখন কবরে যাবেন 10 কোটি আপনার সাথে যাবে? মুশকিল, কবরে যাওয়ার পরে নিয়ে যাবেন, তো কি করবে? ইয়া আল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় কর আল্লাহকে, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, কিন্তু আমরা আরেকজনকে স্মরণ করিয়ে দিব না অথবা ফুটা দিব না। আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো এই দুজন আছে, আছে কিনা? ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ, আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়ত দিন, আমিন। আমাদের মধ্যে ত্রুটি আছে, আল্লাহ ওই ত্রুটি দূর করে দাও, বড় মুশকিল। আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ তাকে এই মানুষকে এই ইনসানকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন? সবাই জানি আমরা, বর্তমানে শুক্রবিন্দু থেকে, তাই না? বিন্দু থেকে। মিন আইয়ি শাইইন খালাকা, এ তুমি তো কিছুই ছিলে না, কিন্তু ওই হালকা এক পানি থেকে আস্তে আস্তে করে বড় হয়ে এই সব তোমাকে কে করলো? মিন নুতফাতিন খালাকাহু, শুক্রবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছেন। তার তকদির এরকম, মায়ের পেটে কয়েকটি স্তর তার রেখেছেন, মায়ের পেটে নুতফাকে বীর্য, প্রথমে বীর্য, তারপরে কি জমাট রক্ত, তাই না? তারপরে কি হ্যাঁ গোষ্ঠীর টুকা, এরকম করে পরিবর্তন হলে বীর্যের, তারপরে আস্তে আস্তে করে মানুষ পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। বলেন সুবহানাল্লাহ, কে করে এটা? আবার এর তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে কিতাব আমার সামনে, তিনি বলেছেন আল্লাহ তাকদীর নির্ণয় করেছেন, তার সময় কত দিন, তার আজল কত দিন, ঠিকই তো, সে কতদিন পৃথিবীতে থাকবে, মায়ের পেটে থাকবে কিনা। অনেকে দেখবেন বাচ্চা চার মাস হলো, তো চার মাস হওয়ার পরে রূপ চলে আসে, এগুলো আছে পাঁচ মাস পর শেষ হয়ে যায়, হয় না, সাত মাস পর শেষ হয়ে যায়, আট মাস পর শেষ হয়ে যায়, নয় মাস বাচ্চা জন্ম দিবে কালকে, আজকে মারা যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সব লিখে রেখেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদদারাহু, আচ্ছা আপনার রিজিক কতটুকু লিখে রেখেছেন কিনা, বেশি নয় করতে পারবেন না, ওই যা যা আল্লাহ লিখেছেন, অতএব আপনি চেষ্টা করুন, চেষ্টা করবেন। কিন্তু এরকম না, আল্লাহর অন্যান্য সব বিধান বাদ দিয়ে শুধু ইয়া ফুরুস ইয়া ফুরুস ইয়া ফুরুস, নমাজ নাই, আপনি বাহানা করে ফজর নমাজ পড়েন, বলেন সবই ঠিক আছে কিন্তু ফজরটা পড়তে পারি না, বলেন না কেমন, বলেন না সব ঠিক আছে, কাম সালাম বলেন লেশ বলে হুজুর পাসওয়ার্ড পড়তে পারি না, ফজর নমাজ রাতে দুইটা পর্যন্ত ডিউটি হয় না, এটি বলে বেশিরভাগ একজন বলে না দুইজন বলে অনেক। আচ্ছা দেখেন তো, এই মার্কেটে আপনি যান, মাগরিব এশার সালাতে মসজিদ প্রায় ফুল থাকে, ফুল না থাকলেও ফুল অনেক, ঠিক না? আচ্ছা এইসব লোকজনই তো ফজরের সময় থাকে আসলে, তো ফজরের সময় নাই এক কাতার, কোন কোন মসজিদে ওই সেদিন আমাকে এক ভাই বললো এখানে আবু আব্দুল্লাহ মসজিদ, ওই যে মোটা ইমাম ভারি লম্বা, বলছে আগে এখানে দুই কাতার তিন হাজার চার কাতার হতো ফজরের সময়, এখন নাকি সাতজন আটজন হয়, অন্য হয় না, আমাকে এক সুদানি ভাই বললো, এখন তো কি অবস্থা, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আপনি কি আল্লাহকে বলবেন আল্লাহ চার ওয়াক্ত সালাত তো পড়লাম কিন্তু ঘুমের কারণে ফজর নামাজটা পড়তে পারিনি, আপনি কি তা আল্লাহকে বলবেন? এই ওজন আল্লাহ কবুল করবে নাকি? ভয় কর আল্লাহ, মুসলিমের বাচ্চা তুমি, তুমি তোমার বিশ্বাস রয়েছে আল্লাহ আছে, তোমার বিশ্বাস আছে আখরাত আছে, আছে কিনা, তোমার বিশ্বাস আছে কবর আছে, তোমার বিশ্বাস আছে কবরে তিনটি প্রশ্ন করা হবে, বিশ্বাস আছে তোমার, তুমি জানো তোমাকে প্রশ্ন করা হবে তোমার রব কি, প্রশ্ন করা হবে তোমার দিন কি, প্রশ্ন করা হবে তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী, প্রশ্ন করা হবে কিনা, আচ্ছা এই তিন প্রশ্ন সম্পর্কে আমাদের সবার জ্ঞান আছে কিনা, তুমি জানো, বলো তো, যদি তুমি আল্লাহর বিধান না মানো তাহলে কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন তুমি কি বলতে পারবে, আমার রব আল্লাহ? তুমি যদি দীন ইসলাম না মানো তাহলে তুমি কি বলতে পারবে, আমার দীন ইসলাম? তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী না চলো তাহলে তুমি কি উত্তর দিতে পারবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? কারণ নবীর সাথে তোমার সম্পর্ক নাই, কানেকশন নাই, আল্লাহর দিনের সাথে কানেকশন নাই, আল্লাহর সাথে তোমার কানেকশন নাই, তোমার এই প্রশ্ন দিবে কিরকম? তাই মুসলিম সুধরে যাও, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদদারাহু সুম্মা আস-সাবীলা ইয়াসসারাহু, তারপরে তার পথ বের করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, পথ সহজ করে দিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ এরকম দুই দুটি করেছেন ইবনে কাসির, এখানে মায়ের পেটে তো সব রব্বুল আলামিন মায়ের পেটে থাকাকালীনই তার তকদীর নির্ণয় করেছেন, তাই না? দুই ধরনের তফসীর আগে শুনলেন, এখানে মায়ের পেট থেকে বের হওয়া পথ বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ, পথ সহজ করে দিয়েছেন। আর আরেকটা হলো দুনিয়াতে সে যখন আসে তখন আল্লাহ পাক তার জন্য পথ সহজ করে দিয়েছেন, দুই পথ দেখিয়ে দিয়েছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তাকে ভালো পথ দেখিয়ে দিয়েছি খারাপ পথ দেখিয়ে দিয়েছি, এবারে তার সামনে দুই পথ, বলে দিয়েছে ভালো পথে চললে তুমি যাবে জান্নাত, আর খারাপ পথে চললে তুমি কোথায় যাবে জাহান্নাম। একদম স্পষ্ট করে রব্বুল আলামিন বলে দিয়েছেন, তাই বলছেন সুম্মাস সাবীল ইয়াসরাহু, তুমি যে পথে চাও সে পথে তুমি চলতে পারবে। এবারে যদি আপনি চলেন জান্নাতের পথে, আপনি ইচ্ছা করেন, তাহলে কোথায় যাবেন জান্নাত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাত। জান্নাতের পথে যদি চলেন আর আল্লাহকে বলেন, তাহলে আমরা ইনশাআল্লাহ কোথায় যাব জান্নাত। আর যদি আপনি বলেন না না আর এইগুলা সব মোল্লাদের কথা, আর তো মানা যায় তো যাবে শুধু বই বহন করলে হয় না। মাতালুল লাযীনা হুম্মিলুত তাওরাত ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ যাদেরকে তাওরাত দেয়া হয়েছে, যাদের উপর তাওরাতের বারবার অর্পণ করা হয়েছে, এদের উদাহরণ হচ্ছে গাধার মতো, যে গাধা বই পুস্তক নিয়ে যায় কিন্তু বই পুস্তক থেকে যেভাবে গাধা উপকৃত হয় না, ওইভাবে যারা কোরআন পেয়েছে, ওইভাবে যারা তাওরাত পেয়েছে কিন্তু তাওরাত মানলো না, এবারে আপনি যদি কোরআন পেয়েছেন, আপনি কোরআন পেয়েছেন, আমরা পেয়েছি কিনা কোরআন, কিন্তু কোরআন অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমাদের উদাহরণ কার মতো? গাধার মতো। কোনো ফায়দা হলো? مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين جرى আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কালাম যারা মানে না, আল্লাহর রাসূলকে যারা মানে না সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি, আল্লাহর কিতাবসমূহকে যারা মানে না, আল্লাহর রাসূলদেরকে যারা মানে না, আল্লাহর ফেরেশতাদেরকে যারা মানে না, আল্লাহকে যারা মানে না, আখিরাতের দিনকে যারা মানে না, ওরা হচ্ছে কতই না খারাপ, বিশ্বাস মাদার কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, ওরা কতই না অসৎ জাতি, এদের উদাহরণ কতই না খারাপ, والله لا يهدي القوم الظالمين يا رب انت ظالم طيب ادرك الله باك هدايه دينا طيب আপনারা কি জালিম হতে চান না ভালো লোক হতে চান বলুন ইনশাআল্লাহ ভালো হতে চান যদি ভালো হতে চান তাহলে হজে তো যাবে এই তো একটু আগে অন্য কেউ কেউ নওয়াজ পড়ে আসে এসা নওয়াজ পড়ে হ্যাঁ পাঁচ ওয়াক্তের পরিবর্তে তিন ওয়াক্ত তিন ওয়াক্ত কিসের হজ করবেন আপনি বলেন তো মুসলিম ভাই সুদরে যান আর কতদিন যদি আজকে রাতে ঘুমান যদি চলে আসে বহুত তো যাবেন কোথায় না আপনি বলেন আজকে করবো না আমরা কেউ বলতে পারি আজকে দেখুন আপনার আত্মীয় জন হয়তো আজকে অনেক মারা গেছে আপনার গ্রামের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করো আজকে কে মরলো কোনোদিন আসে না কিছু খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ঠিক হয়ে যাও তারপরে আল্লাহ তাকে মারেন আর কবরস্থ করেন আমরা মানুষ আমাদের সম্মান রয়েছে মানুষ মারা গেলে আবার মুসলমান আলহামদুলিল্লাহ আপনি মুসলিম তো আপনি যদি মারা যান আপনার আশপাশে যদি মুসলমান থাকে আপনার কত কদর করে মুসলমানটা কদর করে গেলেন গোসল দেয় মানুষের আবার আমরা শুধু মানুষ না আমরা হচ্ছে মুসলিম তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে ইসলাম কবুল করার জন্য তাহলে আমাদের ইজ্জত বেশি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ঠিক আছে আদমকে উনি আদমকে আমি সম্মান করে তুলেছি এবার যারা ইসলাম কবুল করবে ওদের ইজ্জত কতটুকু বেড়ে আল্লাহু আকবার আপনি মারা গেলে আপনার জন্য লোকজন দোয়া করে রব্বুল আলামিনের দরবারে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মুসলিম মারা যায় আর তার জানাজায় 40 জন মুওয়াহ্হিদ একত্ববাদী বান্দা শরীক হয় তার জন্য দোয়া করে রব্বুল আলামিন এই 40 জন মুসলিম বান্দার দোয়া তার পক্ষে কবুল করে নেবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওনা হাদিসে এসেছে যে কোনো জায়গায় আপনি দেখবেন সাধারণত বিশেষ কারণ ছাড়া যে কোনো সলাতুল জানাজায় 100 জনের অধিক হয় কিনা বাংলাদেশের মাটিতে, অনেক বেশি হয়, একদম গরিব দুর্বল হলো আমি দেখি অনেক লোক হয়, ঠিক না ভাই? কোনো কোনো লোক একটু যদি ভালো হয় তাহলে দেখবেন হাজার হাজার মানুষ হয়, কোনো কোনো মানুষ তো আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো কোনো মানুষ ওই বাংলার মাটিতে পাওয়া যায়, গরিব বাংলাদেশ। আর এই জায়গায় আসেন শেখ ইবনে উসাইমিনের মসজিদে যখন সলাতুল জানাজা হয় দেখবেন হাজার হাজার মানুষ, সুবহানাল্লাহ। আবার এখানে যদি মানুষ মানুষের মৃত্যু হয় তারা আরো ভালো, কারণ এখানে শিরিক বিদআত থেকে মানুষেরা মুক্ত, শিরিক থেকে মুক্ত, তাই না? শিরিক নাই, বিদআত নাই, কবর পূজা নাই, কবরে গেলাম তো নাই, কবর বাতি জ্বালানো নাই, ইত্যাদি নাই। আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি এখানে যদি মৌত হয় আর এই সব লোকজন যাদের মধ্যে শিরিক নাই বিদআত নাই ওরা যদি দোয়া করে এদের দোয়া নির্দিষ্ট কবর হবে ইনশাআল্লাহ। তাই কারো মৌত হলে এখানে নিয়ে যান বাংলাদেশ, খালি না যাবো আলহামদুলিল্লাহ, কেন বাংলাদেশ নিয়ে যাবো, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করিয়ে দিবে, লেট করবেন না, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে উম্মা ইযা শাআ আনসারহু, তারপরে যখন আল্লাহ চাইবে তখন আবার তাকে তুলবে, এটা কোন দিন হবে? কিয়ামতের দিন, ঠিক না? কিয়ামতের দিন আপাতত কবরস্থ করলেন, মারলেন, তারপরে আবার তোমাকে জিন্দা করবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমরা, না সে এখনো অর্থাৎ মানুষের কি আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন তা সে পালন করেনি। এখানে তফসীর আরেকটা আমি একটু করি, আরেক তফসীর করলে একটু কথা বলতে হয় না, বুঝে আসবে। তা দেখুন তো আমার আল্লাহ আল্লাহ আল্লাহ না তাই, হে মানুষ আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন তুমি আল্লাহ আমার দিকে রুজু করো, আমার বিধান পালন করো। এরপর বলছেন খেয়াল করো, একটু খেয়াল করো, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ, মানুষের জন্য উচিত সে দেখবে তার খাবার, খাবার দেখবে, খাবার একটু খেয়াল করুন তোমার খাবারটা কিরকম হয়। বলছেন أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا, আমি উপর থেকে পানি বর্ষণ করি, সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি কে দেয়? আল্লাহ। সৌদি সরকার, আমেরিকা সরকার, বাংলাদেশ সরকার, যদি আল্লাহ না দেয় সৌদি সরকার দিতে পারবে? সে যদি বলে না আমরা কৃত্রিম উপায়ে বৃষ্টি দেবো, কৃত্রিম উপায়ে, আল্লাহ বড় মুশকিল, বৈজ্ঞানিকেরা চেষ্টা করছে, তারা নাকি বলছে, পরে বলছে অন্য মুশকিল যদি হয়ে যায় পরিবেশ দূষণ হয়ে বলে মহৎ করল, ঠিক না? তো বৃষ্টি কে দেয়? পানি তো হলো, বৃষ্টি হলো সবই, আপনি বীজ রোপণ করলেন, বীজ থেকে কলি উৎপন্ন হয় কিরকম, হালকা ছোট মোটো জিনিস কিরকম বের হয়, জমিন জমিন জমি ফাটি উঠ বের হয়, আল্লাহ আল্লাহ বলছে তুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর আমি জমিকে ভালো করে সুন্দর ভাবে বিদীর্ণ করি, ফাটিয়ে দেই, কি সুন্দর বের হয় ওই চারা ভিতর থেকে, মাটির ভিতর থেকে না? আচ্ছা ওইটা যদি জমি যদি শক্ত হয়ে বের হতে হবে, তুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বা, তারপরে আমি তাতে শস্য উৎপন্ন করি, বলেন সুবহানাল্লাহ। ধান কেমন হয়, কেমনে হয়, গম কেমনে হয়, আপনি করেন না আল্লাহ বের হয় কিরকম, আপনি শুধু বীজ রোপণ করবেন বস, বাকি ওটা বের করার আগে তুমি আল্লাহ, তুম্মা শাকাকনাল আরদা শাক্কা فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا, আমরা عِنَب ছিলেন তো, عِنَب عِنَب কি আঙ্গুর খান ভালো হল না, وَعِنَبًا وَقَضْبًا শাকসবজি, আগে গরিবেরা শাকসবজি খেত তাই না? আমরা রিয়ালে জানি হ্যাঁ, ওই যাদের বয়স আমরা বুঝে না, সব গরিব শাকসবজি তৌফিক নাই, মাছ কিনবে কিরকম, ঠিক না? আচ্ছা বাজারে গেলে সব বড় বড় মাছ সব ধনীরা নিয়ে যায়, গরিব নাই, গরিবরা কি করবে, কেসকি আর কে এরকম আর কি আছে, গরিব আছে ছোট ছোট ওগুলো নিয়ে আসবো তাই না? এখন দেখবেন হ্যাঁ ধনীরাই পাচ্ছে না ছোট মাছ, বলো সুবহানাল্লাহ, শাক সবজি পাচ্ছে না, শুধু খুঁজে শাক কই সবজি কই, তাহলে উল্টা হয়ে গেছে, এবারে গরিব হয়েছে ধনী আর ধনী হয়েছে গরিব, সুবহানাল্লাহ, সত্যটা মিথ্যা। তুমি যদি ফ্রিজার করে আর এই যে করে আল্লাহ ক্ষতি, পেট মুশকিল, এখানে দেখবে না আমার কাছে অনেক ছোট থেকে কিছু ছেলে আছে বলে এখনো বয়স হয় মানে 30 বছর হয়, বুঝছো, 26 বছর, 27 বছর, 30 বছর, 30 মিছিল হাঁদা গ্যাস প্রবলেম। আমি বলি আমার হয়েছে টিউমার কেন, হ্যাঁ বুঝছো, 30 ও 30 40 ওভার হয়নি, 40 ভিতরে করলো, ওই তো এখানে আরেকটা বসে আছে অল্লাহ উস্তাদ গ্যাস, হ্যাঁ আচ্ছা তুমি কে দিল, কে দিল সৌদিতে আসার কারণে আমরা কত খেজুর খাচ্ছি, বাংলাদেশে থাকতে তো বুঝতেন খেজুর মনে একটাই, এখানে আসার পরে আপনি বলবেন 32 প্রকার 12 বেশি আছে, বেশি প্রকার খেজুর রয়েছে, সুবহানাল্লাহ, খেজুরের কত কত কোয়ালিটি, তুমি বাংলাদেশ এখান থেকে পাঠিয়েছো মানে ভালো না, তুমি তো আর বুঝলেন না কি ভালো কে খারাপ, খারাপ না ভালো, এটা খাবার খাওয়ার পরে খেয়ে খেয়ে বুঝে আসবে এটা ভালো না খারাপ, স্বাদ বুঝতে হবে সারা সৌদি আরবের মধ্যে উন্নত খেজুর কোন এলাকা, আপনারা যে এলাকায় বসে আছে বলেন আলহামদুলিল্লাহ, বড়াই করতে নাই এই এলাকার মানুষকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে মাশাআল্লাহ, মদিনার ফজিলত আছে, মদিনার ফজিলত মৌলি, কিন্তু স্বাদের দিকে এই এলাকার খেজুরের মতো অন্য কোনো জায়গা নেই। আমরা আগে যেমন উমরায় যেতাম তো এখানকার লোকজন আমাদের দায়িত্বশীল না খেজুর দিত, অনেক বলতো মক্কায় বর্ণন করো, অনেক গেলাম আজ নদীরা আসার আগে সৌদিরা এ তমরুল গেছি তমরুল গেছি বর্ণ নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, তমরুল গেছি আল্লাহ আগে, কিন্তু বর্তমানে আমরা যেভাবে খুব সস্তা সহজ ভাবে চলে যান না মক্কায় এরকম যেতাম না তো অনেক কষ্ট হতো যেতে, বর্তমানে আপনারা 110 ঘুরে চলে আসেন, ওই সময় আমাদের 300-400 ওই জমানা লাগবে, কত বছর আগে আর বলবো না, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখন আরো সহজ হয়ে গেছে, বিশেষ করে বাগ বাগিচা তো আমাদের দেশে সত্যনবীন বাংলাদেশ বলতে মাশাআল্লাহ সবই সজুর সবুজ শ্যামল বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো বুঝি না, আমরা শুধু ফুলুস ফুলুস ফুলুস ফুলুস যেসব নিয়ামত রয়েছে আমাদের দেশে এগুলো কদর করে দেখুন ইনশাআল্লাহ, এর মধ্যেই বরকত হবে, নিয়ামতের কদর নাই তো, তুমি শুধু বিল্ডিং উপর আপনি দেখলেন বিল্ডিং, নেপালে এক ভূমিকম্পে কত হাজার লোক মারা গেল, আজকে সৌদি সংবাদে আমি শুনেছি এদাতুল কোরআন বলছে 5000 কত লোক মারা গেছে, আচ্ছা আপনারা কত শুনেছেন 6000 মানুষ শুনেছেন, আসলে 6000 আরো অনেক লোক মারা গেছে মুহূর্তের ভিতরে, কি হয় তুমি শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, যদি ভূমিকম্প আসে তোমার তিনতলা অন্য শেষ করলো, হায় রে বাবা রে বাবা রে, সৌদিতে আছে 20 বছর যাবৎ 25 বছর একটা বিল্ডিং করলাম সব চলে গেল, করবেন না, হায় রে হায় রে, ইস হায় রে, তোমার কাছে না নিয়ন্ত্রণ, তোমার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে, ওরাই কিছু নাই, তাই তুমি আল্লাহর দিকে রুজু করো, যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকো। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কানাহু আল্লাহু বিমা আতা, ওই ব্যক্তি সফল হয়ে গেল যে ইসলাম কবুল করেছে আর জীবন যাপন করার মতো কোন রকম রিজিক পেয়েছে। মানে আরেকজনের কাছে হাত পাতাতে হয় না, সে স্বাভাবিকভাবে সচ্ছলতার সাথে চলতে পারে আলহামদুলিল্লাহ, অতিরিক্ত না, বেশ কিছু না, স্বাভাবিক লোভের উদয় মধ্যবিত্ত এক আমরা বলি তো আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে কিনা, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করছি, তোমার আমাদেরকে আরো বাড়িয়ে দাও, আর তুমি আমাদেরকে যা দিয়েছো আল্লাহর মধ্যে বরকত দাও। আচ্ছা হাদাইকা উল্লা ওয়া ফাকিহাতান ওয়া আবান, আবার বলুন ফাকিহা, ফাকিহা আপনারা বুঝছেন তো, ফাকিহা কে বলে ফাকি ফল ফুল, আবান মুফাসসিরিন সাধারণত বলছেন এটা হচ্ছে ঘাস অথবা গবাদি পশুর খাবার ছাড়া, কারণ আপনার খাবারের প্রয়োজন আছে, ওদের খাবারের প্রয়োজন আছে, ঠিক না? আচ্ছা ওরা খাবার খায় পুষ্ট হয় আর এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, সুবহানাল্লাহ। গরু না থাকলে হবে, মহিষ না থাকলে হবে, উট না থাকলে হবে, সব তো তোমার জানোয়ার সবই আছে, ঠিক আছে, কিন্তু এইসব জন্তু যদি না থাকে চলবে কিরকম? মাছ না থাকলে হবে, সবজি না থাকলে হবে, ঘাস না থাকলে হবে, ওগুলো সব তোমার জন্য। আল্লাহ বলছেন মাতাআল্লাকুম ওয়ালিআনআমিকুম, এই সব তোমাদের উপপাক উপকারার্থে এবং তোমাদের চতুষ্পদ জন্তুর উপকারার্থে আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আর এগুলো আমাদের ফায়দার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাই আমরা কি প্রত্যেকদিন যখন জাগি তখন একটু ভাবি যে আল্লাহ কত দিয়েছে, তাই সবসময় আল্লাহর নিয়ামতের স্মরণ করবো আর তার শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين। হে আল্লাহ তুমি আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাদেরকে maaf করো, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে maaf করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নিয়ামতের কদর আদায় করো, কদর করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের জন্য সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দাও। হে আল্লাহ তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও। হে আল্লাহ শিরক থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আর আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো। ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.